مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا ضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء رواه مسلم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের প্রসঙ্গ হবে সুদ সম্পর্কে। গত জুমাতে প্রসঙ্গক্রমে আত্মহত্যার কারণ হিসেবে আমরা সুদী অর্থব্যবস্থার একটা উপমা তুলে ধরেছিলাম, অতি সাম্প্রতিক একটি ঘটনা তুলে ধরেছিলাম। আজকে এই বিষয়ে নিঃসন্দেহে এই খুতবা শেষ হবে না, আগামীতে আবার চলবে। সুদ বিষয়টি মানুষের জীবনের যতগুলো শয়তানি ফাঁদ আছে তার মধ্যে সবচেয়ে নীরব ও নিষ্ঠুরতম নির্যাতনকারী বিষয়। বিদেশি হামলাকারী দুশ্মনরা সশস্ত্র হামলা করলে আমরা শক্তি দিয়ে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারি, যেন 71 সালে যুদ্ধে আমরা করেছিলাম। কিন্তু সুদ যদি কোন সমাজে ঢোকে, দেহের রক্তগুলো শোষণ করে নিয়ে তাকে রক্তহীন ফ্যাকাশে জীবনমৃত দেহে পরিণত করে ফেলে, ফলে বিদেশি যে কোনো হামলাকারীর চাইতে সুদ ঘরের মধ্যে থেকেই জনগণকে হত্যা করে, যেটা আমরা সহজে বুঝতে পারি না। আজকের বিশ্বে মানুষ যতই সচেতন হচ্ছে ততই বিষয়টি তাদের সামনে খোলামেলা পরিষ্কার হচ্ছে। 1500 বছর পূর্বে মরুদুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যে হক কথা বেরিয়েছিল, সেদিনের সুদখোর আবু জাহাল আবু লাহাব রাতা মেনে নেয়নি বটে, কিন্তু বিশ্বের সকল বিবেকবান মানুষ সে কথা হৃদয়ের গভীর থেকে মেনে নিয়েছে, যদিও তারা মানতে পারে না। আজকে সময় এসেছে এই বিষয়গুলির পক্ষে প্রবল জনমত সৃষ্টি করা। জনমত যতক্ষণ পর্যন্ত নিজের রোগটা খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত সে ঔষধ তলাশ করবে না। যখন রোগী জানে তার কি রোগ হয়েছে তখনই তো দৌড়ঝাঁপ শুরু করে, তাই না? এটাই স্বাভাবিক। এদেশের মানুষের বিশেষ করে গরিবদের দুঃখ দূর করার জন্য দেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান 25 বিঘা সম্পত্তির খাজনা মওকুফ করে দিলেন, ঠিক তো? এরপরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া 5,000 পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিলেন। তাহলে দুইজনের দুই মওকুফে নিঃসন্দেহে দরিদ্র কৃষক শ্রেণীর অবস্থা ভালো হওয়াটাই উচিত, তাই না কি? কিন্তু সরকারি তথ্য তারা উল্টা বলছে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার অর্থাৎ পাকিস্তান হওয়ার আগে ব্রিটিশ আমলের পরবর্তী সময়ে, 47 সালের আগে তো ব্রিটিশের শোষণ চলছিল, আপনারা জানেন হিন্দু জমিদারদের শোষণ চলছিল, তখন এদেশের শতকরা 27 ভাগ কৃষক সবচেয়ে দুর্বলতর অবস্থায় ছিল, যাদেরকে দারিদ্র সীমার নিচে বলা হয়। আর এখন 25 বিঘা সম্পত্তির খাজনা মাফ হল, 5,000 টাকার কৃষি ঋণ মাফ হল, এর পরেও আমাদের দারিদ্র দূরে থাকা পড়ে যাক, 38%-এর উপরে চলে গেছে আমাদের দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। কেউ কেউ বলেন যেন এটা 47%। বোঝা যায় অর্ধেক মানুষই আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করছি। আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত অটোমেটিক্যালি নিঃসন্দেহে আমাদের চেয়ে তার উন্নত হওয়া উচিত, কিন্তু বৃহত্তম গণতন্ত্র যেখানে বৃহত্তম উন্নতিও সেখানে হওয়ার কথা। হ্যাঁ, উন্নতি হয়েছে বড় লোকের, পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে কয়েকজন মানুষ তাতে 2-3 জনই ভারতের, আর পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষের বসবাসও ভারতে। আমাদের তো যাই হোক 50 নিচে আছে শতকরা হিসাবে, আর তাদের হিসাবে 77% মানুষ বিলো স্টারভেশন লেভেলে বাস করে, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাস করে শতকরা 77 ভাগ মানুষ। তাহলে গণতন্ত্রের লাভটা কি হল? কিছু লোকের নিঃসন্দেহে লাভ হয়েছে, কাদের হয়েছে তা তোমাদের বুঝতেই পারছেন, তারা বিশ্বের সেরা ধনী হয়ে গেছে। সুদ ধনী লোকের ধন বৃদ্ধি করে আর গরিবের রক্ত হ্রাস করে। সুদ গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। সুদ কখনোই ধনীকে নিচে নামায় না এবং গরিবকে উপরে উঠায় না, কারণ দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, অর্থনীতিবিদদের সমস্ত হিসাব মিথ্যা হয়ে যাবে, কিন্তু আমার রসুলের জবান থেকে জীবনে কোন একটি মিথ্যা কথা বের হয় নাই। তিনি বলে গিয়েছেন সুদের পরিণতি হচ্ছে নিঃস্বতা, সুদ কখনোই মানুষকে ধনী করে না। আল্লাহর কোরআন বলছে এমহাকুল্লাহ রিবা ইউরবি সাদাকাত, সুদ মানুষের অর্থনীতিকে সংকুচিত করে এবং সাদাকা অর্থনীতিকে প্রবৃদ্ধি দান করে। কোরআন এবং হাদিসের উপরে বুদ্ধি খাটিয়ে পৃথিবীর তাবৎ অর্থনীতিবিদরা যদি কোনো কথা বলে আমরা অন্তত তা মানতে রাজি নই। যদি মানে তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ এবং রসুলের প্রদত্ত কোরআন হাদিসের সত্যের উপরে মানুষের তৈরি বক্তব্যকে অগ্রাধিকার দিচ্ছেন, তখন আপনি কিন্তু জেনে শুনে যদি আপনি এই কাজ করেন আপনি ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে যাবেন। এখন তারাই বলছে যে না আসলেই আসলেই আসলেই বোধহয় ইসলামই ঠিক, কাম তাম তাম করে বলতে বাধ্য হচ্ছে, এখন উপায় তো নাই। আজকে আমেরিকার সবচেয়ে নাম করা সিটি নিউ ইয়র্ক শহর নাকি, যেখানে 20% লোক বিলো স্টারভেশন লেভেলে বসবাস করে। নিউ ইয়র্ক শহরে আমাদের যেমন মেলা বস্তি আমরা দেখি রাস্তার দুধারে, এর চেয়ে বেশি বস্তি সেখানে। বছর তিনেক আগে ওয়াল স্ট্রিট মুভমেন্ট হল, তারা বলে দিল এই আমেরিকান ওবামা সরকার তুমি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছ, তুমি নিজে কৃষ্ণাঙ্গ, তুমি হত দরিদ্র মানুষের সন্তান, তুমি কি দরিদ্রের ব্যথা বুঝো না? আমেরিকার 90% মানুষের রুজি খেয়ে নিচ্ছে মাত্র 1% লোক। এই সমস্ত ধনিক শ্রেণী ধ্বংস করো, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা মেহনতের অর্থ আমাদেরকে ফিরিয়ে দাও, তোমরা শোষণ করতে পারবে না। কিন্তু আমেরিকার পুলিশ তো আর কমতি নেই, মাস পাঁচ ছয় হরতাল মিছিল ধর্মঘট করার পরে পিটুন পাঠান খেয়ে যাদের বাড়ি গিয়ে বসে আছে, কি করবে? তো বোঝা গেল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ বলে খ্যাত আমেরিকাও সবচেয়ে এখন দুর্বলতম অবস্থানে আছে, এমন অবস্থানে চলে গেছে যে তাদের চিরশত্রু চীনের কাছ থেকে ঋণ নিয়ে তাদের দেশ চালাতে হচ্ছে। এগুলি বলতেও তো লজ্জার বিষয়। গুটি কয়েক মানুষ বড়লোক হওয়ার অর্থ দেশের অর্থনীতি বড় হওয়া নয়, অধিকাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি হওয়াকেই বলা হয় অর্থনীতি চাঙ্গা হওয়া। এই বিষয়ে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার মধ্যেই আমাদের শান্তি নির্ভর করছে, শুধু ধনীদের নয়, গরিবদের নয়, সকল সেক্টরের সকল স্তরের সকল মানুষের কল্যাণ নিহিত আছে ইসলামের অর্থনীতি মেনে নেওয়ার মধ্যে। কারণ পৃথিবীতে তিনটা অর্থনীতি চলছে, একটা হলো পুঁজিবাদী অর্থনীতি, এর বিপরীত রিয়াকশনারি অর্থনীতি হচ্ছে রাষ্ট্রীয় পুঁজিবাদী অর্থনীতি যাকে বলা হয় সমাজতন্ত্র, যেটা রাশিয়াতে এবং চীনে হয়েছিল এক সময়, কিন্তু এটা টেকে না। মানুষ কখনো জেলখানার মানুষ কয়েদি বা হাজতি নয় যে তাদেরকে টাইম মতো তুমি রুটি আর খানা পৌঁছে দেবে আর সে ভূতির মতো খাটবে, তার নিজস্ব নৈতিকতা আছে, তার মধ্যে নিজস্ব প্রতিভা আছে, যার যোগ্যতা আছে প্রতিভা আছে সে অবশ্যই বেশি ইনকাম করবে, যার যোগ্যতা কম দুর্বল সে অবশ্যই কম ইনকাম করবে। এই কম এবং বেশিকে আপনি এক করে দিবেন, হাতের পাঁচটা আঙুল সমান করে দিবেন, এটা কোন অর্থনীতি হতে পারে না। এটা এর দ্বারা কোশ্চিন করে সমাজে উন্নয়নের চাহিদা মানুষের মধ্যে আর থাকে না, মানুষের মধ্যে উৎসাহ না থাকলে কোন কাজ কেউ করতে পারে না, সে উৎসাহ নষ্ট হয়ে যায়। যখন দেখে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আমার বেতনে 500 টাকা, আর একটা নকল গরি পাস করেছে তার বেতনে 500 টাকা, কেউ যাবে না এই কাজ করতে সেখানে। এই কারণে সমাজতন্ত্র মার খেয়েছি, 1,17,00,000 মানুষের রক্তের বিনিময়ে রাশিয়া স্বাধীন হল, সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করল, মাও সেতুংয়ের নেতৃত্বে 1,37,00,000 মানুষের রক্তের বিনিময়ে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করল। কিন্তু আজকের চীন পুঁজিবাদী রাষ্ট্রের চাইতেও বেশি পুঁজিবাদী, আজকের চীন আমেরিকাকে ঋণ দিচ্ছে, কত বড় পুঁজিবাদী সেখানে হয়ে গেছে। আজকের রাশিয়া চূড়ান্ত পুঁজিবাদী, সব শেষ হয়ে গেছে, আদর্শের কপচানি শেষ হয়ে গেছে। বাংলাদেশে যারা কমিউনিস্ট বা সমাজতন্ত্রী বলে খ্যাত তারা এত গরিব যে তাদের সর্দি লাগলে সিঙ্গাপুরে যে চিকিৎসা করতে হয়, আর আমাদের ক্যান্সার হলেও রাজশাহী মেডিকেলে বসে থাকি, যেহেতু ওরা সর্বহারাদের নেতা তো সব হারিয়ে কিছুই ওদের নাই, সেদিন ওদের অসুখ বিসুখের মূল্য খুব বেশি, চলে যায় বিদেশে টাকা ব্যয় কোথায়, সর্বহারাতে কিছুই নেই, এসব ছেড়ে ধোকাবাজি। ফিরে আসতে হবে সবাইকে কোরআন এবং হাদিসের কাছে, এর বাইরে যাওয়ার কোন উপায় নাই। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা কোরআন হাদিসে বিশ্বাস করো, ফাসেক মুনাফেক কাফেরদের জন্য আমার আল্লাহর কোন বক্তব্য নাই, যারা ইমানদার শোনো, লা তাকুলুর রিবা দাফা মুদাফা, খবরদার তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। কোরআনে যেখানে যেখানে লাআল্লাকুম আসছে, লাআল্লাকুম মানে সম্ভবত, কিন্তু এখানে সম্ভবত নয়, আল্লাহর ওয়াদা চিরসত্য, সেখানে কোন রকম সন্দেহের অবকাশ নাই। লাআল্লাকুম তুফলিহুন মানে তোমরা অবশ্যই সফল হবে যদি সুদ পরিত্যাগ করো। জাবির আব্দুল্লাহ কওল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি ও কওল হুম সাওয়া, রাওয়াহু মুসলিম। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সুদখোরকে, মুকেলাহু সুদদাতাকে, কাতেবাহু সুদের চুক্তি লেখককে, ও শাহেদাইহে এবং দুই সাক্ষীকে যাদের মাধ্যমে সুদ লেনদেন হয়। ব্যাংকে যারা সুদের হিসাব লেখে তারা কাতেবাহু, যারা আমরা সুদ দেই তারা মুকেল, আর যারা সুদ খাই তারা আকেল, আর যারা সাক্ষী হয় তারা শাহেদাইহে। সবাই এই লানতের ভাগিদার। অতএব ব্যাংকাররা সাবধান, যতই সুন্দর চেহারা তোমার থাক, গাড়ি বেড়ে চড়ে এসি করে হাঁটো, বেতন কত বেশি জানেন? সরকারি ব্যাংকের সর্বোচ্চ ব্যক্তির বেতন 3 লক্ষ টাকা, ওই হিসাব অন্যদের আছে। বেসরকারি ব্যাংকের নিম্নতম বেতন 7 লক্ষ থেকে সর্বোচ্চ 13 লক্ষ টাকা, এই টাকা কে দেয়? আপনার আমার রক্ত শোষণ করা পয়সা তারা পায়। শুধু বেতন তো নয়, বেতন, বোনাস, বিদেশ ভ্রমণ, টেলিফোন, বাড়ি গাড়ি সবই তো ফ্রি। আর ওরা ব্যাংক থেকে ঋণ পায় বিনা সুদে। আইএফএস একজন লোক কোন কোন ব্যাংকে চাকরি পেলেই হয়, দেখবেন রিটায়ারমেন্টের আগে সে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। যতই ব্যাংকের যে কোনো কর্মচারী হোক না কেন, এদের কাছে আপনি যান, যেই বলেন বাবা আমি খুব গরিব মানুষ, ব্যাংকে টাকা রাখি, আমার এই টাকার বিনিময়ে বা আমার এই 2 বিঘা জমির বিনিময়ে আমাকে কিছু টাকা দিবে, আমি একটা বাড়ি তৈরি করব, বা চাকরির বিনিময়ে পাবেন না। এ বিষয়ে ব্যাখ্যা পরে দেওয়া হবে, আজকে শুধু এটুকু শুনে রাখেন, কোন শিল্প ঋণ নিতে গেলে নিম্নে 14% থেকে শুরু করে 28% পর্যন্ত, ক্ষেত্র বিশেষে 35% পর্যন্ত সুদ দিতে হয় বাংলাদেশে। গত সপ্তাহে যার কথা বলেছিলাম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাংলাদেশের একজন আফসার গ্রুপের চেয়ারম্যান, পৈতৃক ব্যবসা তিনি করেন, হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছে ব্যবসায়ী হন নাই, 90 সালে লোভ করে ব্যাংকের কাছ থেকে 20 কোটি টাকা ঋণ করলেন, আর 2 সপ্তাহ আগে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নিজে এবং নিজের স্ত্রী, সংসারে কেউ না। কারণ একটাই, যে 105 বিঘা পৈতৃক সম্পত্তি বিক্রি করলাম 12 কোটি টাকা দিয়ে, গুলশানে আমার বাড়ি বিক্রি শেষ হয়ে গেল, এখন আমি বাড়ি হারা, জমি হারা, বাস্তু হারা কিছুই আমার নাই। এরপরও ব্যাংক সে 100 কোটি টাকার উপরে আমার ঋণ, 20 কোটি টাকা 90 সালে নিয়ে আজ 2014 সালে 100 কোটির উপরে ঋণ, এরপরও কোন পথঘাট না পেয়ে আত্মহত্যা তার শেষ পরিণতি। নিজে মুসলমান, ব্যাংকে যারা সুদ নেয় তারা মুসলমান, যারা সুদের হিসাব রেখে তারা মুসলমান। সেখানে বলা হচ্ছে শুধু 3 মাস পর পর সুদটা আসলে পরিণত হয়, একেই বলে নাকি চক্রবৃদ্ধি হারে। ধরুন আপনি 100 টাকা নিলেন, বললেন আগামী বছর এই সময় তুমি দিও 110 টাকা, আগামী বছর আসলে আবার 110টার উপরে 10% বাড়বে, 100টার উপরে না কিন্তু 110টার উপরে বাড়বে, এমনি করে প্রতি বছরে বছরে বাড়তে বাড়তে যায়, গিয়ে যায়, একে বলে চক্রবৃদ্ধি হারে সুর। এগুলো জাহিলি যুগে আবু জাহেল আবু লাহাবরা সুদের ব্যবসা করত, সুদ খাইত, ওটা আমরা করে যাচ্ছি। আবু জাহেলের সঙ্গে পার্থক্য কোথায়? যখন এসে সুদী ব্যাংকের চেয়ারম্যানরা আর আমাদের টুবিওয়ালা ব্যাংকের চেয়ারম্যানরা একসঙ্গে বসে মিটিং করে, লজ্জা লাগে আমার, তোমার টুবির আর ওদের কি দাম আছে, সবই তো সমান। যাই হোক, এ কারণে বহু মানুষ নিঃস্ব হচ্ছে, একটু সচ্ছল হয়ে চলার জন্য, অল্প টাকা বেতন পায়, সংসার চলে না, বেতনের বাহিরে হয়তো কিছু ব্যাংক থেকে লোন দিল 3 লাখ বা 4 লাখ টাকা, ওটা একটা ঘটনা দিয়েছে আজকে, 3 লাখ টাকা মধ্যে লোন নিয়েছিল, কয়েক বছর পরে 3 লাখ তো শোধ, এখন 2,56,000 টাকা ব্যাংক পাবে। ও যে বাবা ছেড়ে দেবা কেন দিবাছে, আমার ব্যবসার দরকার নেই, এই সুদ শোধ করলি বা সুদের টাকাটা দিবে কে, কার কাছে চাইতে পারছে না, ভদ্রলোক মানুষ সুদের টাকা চাইলে কেউ জাকাতও তো দেবে না, বাবা জাকাত দিস মকুবা, যদি শোনা সুদের টাকা কেউ দেবে নাকি? এনজিও সুদ নিচ্ছে যারা, এই এনজিও সুদ নিয়ে ওই এনজিও সুদ শোষ করে, ওই এনজিওতে সুদ নিয়ে ওই এনজিও ঋণ শোধ করে, এই করে কি তাদের জীবন চলছে? এই সুদের আর এনজিও ঋণের ঘূর্ণি পাকে দেশের মানুষ হিংস্র অক্টোপাসে জড়িয়ে আছে, তাদের নিঃশ্বাস ফেলার অবকাশ নাই। যারাই একবার ঋণ করছে ব্যাংক থেকে বা এনজিও থেকে, তারা বিগত দিনে ফেলে আসা কাবুলিওয়ালা এবং মহাজনী এবং জমিদারদের সুদের মতো কঠিন শোষণের জাঁতাকলে নিষ্পৃষ্ট হচ্ছে। কে এদেরকে উদ্ধার করবে? দায়িত্ব ছিল জনগণের প্রতিনিধি হিসাবে যারা গলাবাজি করেন ওই সমস্ত নেতা এমপিদের, তারা তো নিজেরাই সুদখোর, ওরা কাকে বাঁচাবে? ওরাই তো এগুলো করে, জনগণের দরজে অস্থির চোখে পানি ফেলে, জনগণ ধ্বংস হয়ে গেল তাদের কিছু যায় আসে না, আমি তো বেঁচে গেলাম। আল্লাহর নিষেধাজ্ঞা মনে রাখো, এমপি হও মন্ত্রী হও সবাই মানুষ, এক আল্লাহর সৃষ্টি, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেখানে কৈফিয়ত দিতে হবে, তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল এইসব দুর্নীতি দূর করার জন্য, সুদ দেশ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। তোমরা সুদ তো দূর করলে না, বরং সুদকার লালন করলে। 67 বছরে দেশের মানুষ ব্রিটিশের শোষণ মুক্ত হয়েছে, কিন্তু সুদের শোষণ মুক্ত হতে পারেনি, কারণ সুদ আরো বেশি জেঁকে বসেছে আমাদের উপরে। সুদটা কি জিনিস? সবাই দরুদ পড়বেন সাথে সাথে, বলছেন রসুল আকরাম সাল্লাম ইরশাদ করেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, গমের বদলে গম, খেজুরের বদলে খেজুর, যবের বদলে যব, লবণের বদলে লবণ, সমান সমান হাতে হাতে, সমান জাহাদা অবস্থা জাহাদা। যে ব্যক্তি এই লেনদেনের সময় বেশি করে দিল বা বেশি করে নিল, ফাকাত আরবা, সে সুদ খেল। আল আখাজ আল মুতি ফিহি সাওয়া, সুদ গ্রহীতা এবং দাতা দুজনই সমান পাপিষ্ঠ। প্রশ্ন হতে পারে, যারা মাছের ব্যবসা করে পাইকারি কেনার সময় মাছের সঙ্গে 2 কেজি ধল দেয়, যারা আমের ব্যবসা করে এক মন আম কেনার সময় আরো 5 কেজি ধল দেয়, সেই সাথে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে আছে ছেলেদের মধ্যে, বা গ্রামে বা বিভিন্ন ওয়ার্ডে যারা মাশাআল্লাহ লিডারশিপ নিয়ে আছেন, তারাও চায়ের দোকানে গিয়ে ফাও খায়। ফাও বুঝুন তো, এই ধল আর ফাও সব জায়গায় চলছে, এটা চলবে না। যথাযথ ওজন করে নিয়ে লেনদেন করবেন, বাড়তি করলেই আপনার অজান্তে আপনার 2 কাঁধে 2 ফ্রেস্তা দেখে ফেলছেন, আপনি কি করছেন, অতএব সাবধান। যে কোনো অজুহাতে আপনি বাড়াবাড়ি করবেন, ঠকে যাবেন। যেটা হাতে হাতে নেবেন, নগদ ক্রয় বিক্রয়টা ইসলামে সিদ্ধ, এই নগদ ক্রয় বিক্রয়ের সময়ও আপনি বাড়তি নিতে পারবেন না, রেবেল ফজল হয়ে যাবে, বাড়তি নেওয়া চলবে না। وعن أسامة بن زيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الربا في النسيئة، وفي رواية عنه قال لا ربا فيما كان يدا بيد، متفق عليه. وعن أسامة بن زيد قال رسول أكرم صلى الله عليه وسلم إرشاد করেছেন, দেখো সুদ হলো বাকিতে, 100 টাকা দিলেন বাকি 6 মাস পরে টাকাটা দিবে, তখন আমাকে তুমি 110 টাকা দিবে। কেন ভাই? এই জন্য যে টাকাটা বসিয়ে রাখলাম, কাজে লাগালে তো ব্যবসা হতো, তোমাকে দিয়ে আমার লাভটা কি? অতএব টাকায় কিছু লাভ তো তোমার দিতেই হবে। উনিও দেখলো নগদ টাকাটা পাচ্ছি, আপাতত উপকার হলো, ইনিও দেখলো টাকাটা দিলাম 10 টাকা লাভ হলো। এই যে বাকিতে যখন আপনি বেশি নেবেন সুদ তখনই হবে, নগদে কোনো সুদ নাই। এই কাজটা আমাদের সমাজে চলে না, বিনা স্বার্থে কেউ কাউকে এক টাকাও দিবে না। এটি হলে সবচেয়ে কঠিনতম সুদ। মানুষ এখন মরে গেলেও তাকে কেউ পাঁচ টাকাও দেয় না, এমনকি মরে গেছে প্রায় আসে দেবে, কাফনে কাপড় কিনবো বাবা, আমার আব্বার লাশ পড়ে আছে, কাফন কেনার টাকা নাই। অনেকে ধোকা দেয় অবশ্য, কোন কোন ক্ষেত্রে সত্যও হয়। অথচ মানবিক সমাজে এগুলো অচল। একটা মানুষ মারা গেছে, তার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য কিছুই করণীয় কি মানুষের নাই? ওখানে কি আমাকে মরতে হবে না? হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সকল ধর্মে সুদ নিষিদ্ধ। এমনকি অ্যারিস্টটল, প্লেটো, প্লুমার্ক বিশ্ব বিখ্যাত জ্ঞানী মণ্ডলী, তারা এক বাক্যে সুদকে প্রচন্ডভাবে ঘৃণা করেছেন। এমনকি কেউ কেউ সুদকে বেশ্যার সঙ্গে তুলনা করেছেন। বেশ্যারা তেমন নিজের দেহ বিক্রি করে অর্থ ইনকাম করে, আর সুদখোররা ঠিক তেমনি টাকা বিক্রি করে টাকা ইনকাম করে। টাকা মানুষের কোন উপকারে লাগে না। দ্রব্য বিক্রি করলাম, বিনিময়ে টাকা পেলাম, এটা হতে পারে দ্রব্য মানুষের উপকার করে? একটা কলা যদি ফেলেও দেয় তো মানুষ খেয়ে বাসে, টাকা ফেলে রাখলে কার কোন উপকার লাগে নাকি? কোন দাম নাই তো কাগজের টাকা। এই বিষয়টি আমাদের বুঝের ভুল আছে। হ্যাঁ, হ্যাঁ, যদি নাকি দ্রব্য ভিন্ন ভিন্ন হয়, সোনার বদলে রূপা নেন, চালের বদলে গম নেন, তখন কম বেশি করতে পারবেন। কারণ গম আর চাল তো এক জিনিস না। আমার চাউলের যে মূল্য গমের মূল্য তার কম তো হতেই পারে, তাই না? আরে ভালো মন্দ বিষয়টাও আছে, তখন কম বেশি করার দোষ নাই। কিন্তু একই চাউল আপনি এক কাজে দিয়ে 100 কেজি নেবেন, এটা হবে না। আমরা যদি কারো কাছে 1000 টাকা ঋণই থাকি, 10 বছর পরে গিয়ে যদি সেই ঋণটা শোধ করি, তখন আমরা কত দেব? 1000 টাকা দেব না 2000 টাকা দেব? যা পাওনা থাকবে তাই দেব না? এটাই তো বিবেক, এটি তো স্বাভাবিক কথা। সুদখোররা বলে, তোমাকে 1000 টাকা দিয়েছিলাম টাকা ফেলে রাখার জন্য, বেটা আমার টাকার কোন দাম নেই, টাকা দিচ্ছ ঠিক আছে, 1000 টাকার সঙ্গে 1000 যোগ করো, রাখলে বেটা ব্যবসায়ী তোমার। এটা হল সুদী অর্থনীতি, আর যা পাইতেন তাই নেওয়াটা হল ইসলামী অর্থনীতি। আপনি বললেন যে দীর্ঘ সময় দেরি করলাম, সময়ের কোন মূল্য নাই? জি, আপনি সময়ের কেনাবেচার মালিক আপনি ন, এই সময়ের উপরে অধিকার শুধু ঋণদাতার নয়, ঋণ গ্রহীতারও আছে। সময়ের এটা আল্লাহর দেওয়া দান, এর উপরে অধিকার প্রত্যেকটা মানুষের আছে, শুধু ঋণদাতার একা নয়। ঋণদাতা ঋণ দিয়েছে বলেই সে সময়ের বিনিময়ে টাকা নেবে, এটা হতে পারে না। এই সময়টা কারণেই আমার স্বাস্থ্য ভালো আছে। যদি আমি হঠাৎ করে মরে যেতাম, কে তোমার ঋণ ফেরত দিত? যদি বা পঙ্গু হয়ে যেতাম, কে তোমার ঋণ ফেরত দিত? ওদের সময়কে কখনোই বিক্রি করা যায় না। সময়ের মালিকানা আল্লাহর হাতে। সময় আমার আপনার প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণে আসে। ওদের সময়ের বিনিময়ে তুমি টাকা কামাই করবে, এটা চন্ত অবিচার, এটা হবে না। সকল মানুষ এটাকে ঘৃণা করছে, এমনকি দান্তে পর্যন্ত চেয়ারম্যান দার্শনিক এত নিকৃষ্টভাবে একে গালি গালাজ করেছে। যারা মুসলমান নয় তারা যখন যে জিনিসটাকে গালি দেয়, মুসলমানরা তারা আর বেশি গালি দেবে না? গালিতে পড়ে মরুক, আমরা আরো বেশি খাই, উল্টা কারবার। সুদখোরের পরিণতি আল্লাহ বলছেন, ইয়া আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নাল বাই'আ মিছলুর রিবা ওয়া আহাল্লাল বাই'আ ওয়া হারামার রিবা। যারা সুদ খায় তারা ভূতে ধরা রোগীর মতো দাঁড়ায় কিয়ামতের মাঠে দাঁড়াতে। ভূতে ধরলে কেমন দাঁড়ায় বুঝতে পারছেন না? মাথা ঠিক থাকে না, উল্টে পাল্টা পড়ে সোজা দাঁড়াতে পারে না ইত্যাদি। এটা কেন? রিবা, ওরা দুনিয়াতে বলতো, আরে বাবা ব্যবসা তো সুদের মতোই, এটা মালের বিনিময়ে টাকা পায়, ওরা টাকার বিনিময়ে টাকা পায়, ব্যবসা তো সুদের মধ্যে, এটা কার কথা জানেন? এটা আবু জাহেলের কথা, ওটি আল্লাহ নকল করেছেন। তা আমরা কি আবু জাহেলের সাথে কোন দিকে উত্তম হলাম নাকি? সুদের ব্যবসা করে কোটি টাকা মালিক হয়ে দিলাম, হজ করে এলাম, বাদশা মাফ হয়ে গেল। তা আবু জাহেল তো পুষে, ও হজ তো হচ্ছে না, হজের মোতওয়ালা ছিল, ও তো মক্কার ঘরের মোতওয়ালা ছিল না, কি লাভ ছিল? সুদখোর আবু জাহেল আর সুদখোর মুসলমান আমি, ফারাকটা কি? ওরা বলতো ইন্নাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই ব্যবসার সুদের মতো। অথচ আহাল্লাল্লাহু বাইউ হাররামা রিবা, অথচ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ আর ব্যবসায় পার্থক্য সংক্রমিত দু একটা কথা শুনে নেন। ব্যবসা হল দ্রব্য বিক্রির বিনিময়ে প্রাপ্ত লাভ, আর সুদ হল টাকা ধার দেওয়ার বিনিময়ে বেশি নেওয়া, এটা ওটা এক নয়। ব্যবসায় নিজের উদ্যোগ, পুঁজি, সময়, শ্রম, সংগঠন সব কিছু ব্যয় করতে হয়, আর সুদে কিছুই ব্যয় করা লাগে না, সুদে কোনো উদ্যোগ লাগে না, কোনো শ্রম ব্যয় করা লাগে না, শুধু ধারণার একটা ধার আপনি যে পরিমাণ নির্ধারণ করবেন ওই পরিমাণটা আপনি নিশ্চিন্ত ঘরে সেই বিষয়ে পাবেন, কষ্ট করতে হয় না। তিন, সুদে কোনো ঝুঁকি নাই, নিশ্চিত লাভ আর লাভ, কোন লসের খবর নাই। আর ব্যবসায় ঝুঁকি আছে, লাভ হতে পারে লসও হতে পারে, তাই না? তাহলে সুদ এবং ব্যবসা দুটাকে তারা এক বলেছে, তারা ভুল বলেনি, এই ভুল ব্যাখ্যাই চলছে সমাজে। আল্লাহ বলছেন ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, যে ব্যক্তি সুদ নিষিদ্ধের এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে বিরত হল, সে ব্যক্তি তার আসল টাকাটাই খালি গ্রহণ করবে, ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দিবে। ওমান আদা ফাউলাইকা সাহাবুন নার হুম ফিয়া খালিদুন, কিন্তু যে ব্যক্তি পুনরায় সুদের দিকে ফিরে আসবে সে ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে, সেখানে চিরকাল থাকবে। ওই যে বিশ কোটি টাকার জন্য লোকটা মারা গেল, দায়ী কি হবে? এদেশের ব্যাংক ব্যবস্থা, এদেশের সরকার দায়ী হবে। যদি তাকে মাফ করে দিত এই আয়াত অনুযায়ী, বাবা বিস্কুটই পাওয়া নাই, বিস্কুট তুমি দিয়ে দিস অলরেডি, আর দরকার নেই যাও, তা লোকটা বাঁচত, তার ব্যবসা বাঁচত, ব্যবসা বাঁচলে দেশের উন্নতি হয়। সব ধ্বংস হয়ে গেল, আজকে কিচ্ছু নাই, দুনিয়াতে খালি হাতে ফিরে চলে গেল। অথচ আমরা সবাই পত্রিকা পড়লাম, অর্থমন্ত্রী তো মাথা গোল, তার মাথায় কিছু আসলো না, প্রধানমন্ত্রীর কোনো খবর নেই, কারো কিছু জ্বালাও করল না। আমরা জলিবুড়ি মরিবুলি একটু খোদ বাবু কথা বলতে বলছি, যাদের জ্বললে কাজে লাগতো তাদেরকে নড়াচড়া নাই। হ্যাঁ, দুদিন পরে আসবে দেশের মায়ায় জনগণের মহব্বতে জান দিয়ে কান্নাকাটি শুরু করবে ভোটের টাইমে, এই তো অবস্থা, এগুলো ঠিক না। জনগণের প্রকৃত কল্যাণ কোথায় সেদিকে চিন্তা করার অবকাশ কোথায়? কে কাকে মারবে ধরবে এই তালে নিয়ে সবাই ব্যস্ত থাকি আমরা, খুব সমস্যা এগুলো। যদি এই আয়াতটা খালি ফলো করা হতো যে ঠিক আছে আসল টাকাটা দাও বাকি সব মাফ, তাহলে কিন্তু বহু মানুষ বেঁচে যেত, সেটা নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে টাকাটা বাকি আছে ওটা ছেড়ে দাও যদি তোমরা সত্যিকারের মুমিন হও। ফা ইল্লাম তাফালু, আর যদি ওটা তোমরা ছেড়ে না দাও, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ক্ষমতা আছে নাকি? এত কঠিন আয়াত কোন ব্যাপারে নাই। ওয়াইন তুবতুম, আর যদি তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তা তোমরা আসল টাকাটাই পাবে। লা তাজলামুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না, অন্যরাও তোমাদের জুলুমের শিকার হবে না। সূরা বাকারা 278-79 আয়াত। সুদখোরের পরিণতি শুনলেন, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিম্মত যদি কারো থাকে, সে সুদ খায়াক এবং সুদ নিক, যাদের কাছে সুদের টাকা পাওনা আছে আজকের এই আয়াত শোনার পরে তাদেরকে অনুরোধ করব বাড়ি গিয়ে সুদের টাকা ব্যাক করে দিবেন, আসল টাকাটা নিয়ে বাকি সব টাকা তাদের ফেরত দিয়ে দেবেন, এর বিনিময়ে আল্লাহাক আপনাকে ইহকালে এবং পরকালে সর্বোত্তম জাজা দান করবেন। আল্লাহাক নিজে ওয়াদা করেছেন তাকরুদুল্লাহ কারাদান হাসানা ইউজাইফু আলাহু, যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে আমি আল্লাহ ওয়াদা করছি তাকে দ্বিগুণ দ্বিগুণ কত গুণ তাকে দান করব, সে একটা খবর রাখে না। আমরা কি আল্লাহ কাছে সেই কর্জ আশা করতে পারি না? অর্থাৎ আসলটা নেবে খবরদার, বাড়তি নেওয়ার চিন্তা করবেন না। ওয়ান সামরা বিন জুনদুব قال كان النبي صلى الله عليه وسلم اذا صلى الصبح اقبل علينا بوجهه সামরা বিন জুনদুব প্রখ্যাত সাহাবী, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে আমাদের দিকে ফিরে বসতেন আর আমাদের জিজ্ঞেস করতেন তোমরা আজকে রাতে কেউ স্বপ্ন দেখেছ কি? তা আমরা যে যা দেখেছি বলতাম, উনি ব্যাখ্যা দিতেন, কিন্তু ওই দিন আমরা কেউ স্বপ্ন দেখিনি। আচ্ছা শোনো, আমি আজকে একটা রাতে স্বপ্ন দেখেছি। সবাই উৎসুক নানে বলছে হে আল্লাহ রসুল আমাদের স্বপ্ন শুনান তো একটু। আচ্ছা তোমরা শোনো, মনে রাখবেন নবী রসুলদের স্বপ্ন ওহি সত্য, এই বিশ্বাসটা আগে রাখবেন। তারা যে স্বপ্ন দেখেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় এবং সে সত্য সত্য। যে স্বপ্নের কারণে ইব্রাহিমের তার নিজের কলিজার টুকরে সন্তানকে কোরবানি করেছিলেন তো স্বপ্নের মাধ্যমেই, তো আমার রসুল স্বপ্ন দেখলেন। স্বপ্নটা বলি শোনেন, হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলি যে শোনো, আমি ঘুমের মধ্যে দেখলাম যে দুজন লোক আমার সামনে আসলেন, এসে আমাকে বললো এই মোহাম্মদ ওঠো। আমি উঠলাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমাকে নিয়ে চলতে থাকলো, যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখি রাজুল জালেসুন ওয়া রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুবুন মিন হাদীদ, একজন লোক ময়দানের মধ্যে বসে আছে আর একজন লোক লোহার বাঁকা ওই মাথা বাঁকা আমরা এদিকে হাসুয়া বলি তাই না, ওইটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর যে বসা লোকটা কান থেকে কান দিয়ে ওই কানের লতি পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, এক টান দিয়ে চিরে একবারে দুভাগ হয়ে যাচ্ছে মুখটা, তারপরে পুনরায় আবার মুখটা এক হয়ে যাচ্ছে, আবার ওই বাম কানতে টান দিয়ে ডান কানে নিয়ে আসতেছে, এরপর মুখটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, আর চিৎকার দিচ্ছে যন্ত্রণায়। আমি বললাম এটা খারাপ, এই অবস্থা কেন? ওই লোকদের আমাকে বলল সামনে চলো, কোন কথা বলো না। আমি আর কি করব, সে খিজড়ার মুসার মতো অবস্থা। আরেকটু দূরে গিয়ে দেখি রাজুল মুস্তাজিউন আলা কফাহ রাজুল কায়মুন আলা রাসিহি বিফারিন আশদাকু বিহা রাসাহ, একজন লোক কায়েত হয়ে শুয়ে আছে ডান কাতে পাশে শুয়ে আছে, আর একজন লোক তার মাথার কাছে দাঁড়িয়ে আছে হাতে বড় পাথর, সে পাথর দিয়ে তার মাথায় মারতেছে, মাথা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মারতেছে, চিৎকার দিয়ে আর্তনাদ করছে, মাথা একবার ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, আবার মারতেছে, এইভাবে মারতেই আছে। আমি বললাম এটা কি, এই নিষ্ঠুর শাস্তি কেন? বলে থামো সামনে চলো। এবার গিয়ে দেখলাম এক জায়গায় একটা কুয়ার মতো, সেখান থেকে তার উপরে মাথাটা হল সংকীর্ণ আর নিচের দিকে খুব প্রশস্ত, তার নিচে আগুন জ্বালানো আছে, ভেতরে আগুন পানি টকবক করে ফুটছে, আর সেখানে নগ্ন পুরুষ লোক এবং মেয়ে লোক আছে, তারা বের হওয়ার জন্য চেষ্টা করছে যেহেতু, কিন্তু মুখটা সরু, কেউ বেরোতে পারছে না, চিৎকার দিচ্ছে আর্তনাদ করছে বেরোতে পারছে না। এইভাবে মানুষকে আগুনের মধ্যে নির্যাতন করা হচ্ছে কি ব্যাপার? থামো কথা বলো সামনে চলো। কিছু দূর গিয়ে একটা নদীর ধারে, নদীটা রক্তের নদী, দেখলাম নদীর কিনারে একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, যিনি কিনারে দাঁড়িয়ে আছেন তার হাতে পাথর, আর যিনি নদীর মাঝখানে দাঁড়ানো সে সাত্রে নিকটে তীরে আসার চেষ্টা করছে, যেমনি কাছে আসে পাথর মারে আবার পিছিয়ে চলে যায়, এমনি করেই চলছে সে, কোনো মতে ওখানে উঠতে পারছে না, রক্তে নদীর মধ্যে ভাসছে, সে কোনো মতে উঠতে পারছে না। আমি বললাম এটা কারা, সামনে চলো এখন কথা বলো না। এবার গিয়ে একজা দাঁড়িয়ে ওই লোকদের আমাকে বলছে, শোনো তুমি কি আমাদের চিনতে পেরেছ? তো না, আমি হলাম জিব্রিল, ইনি হলেন মিকাইল। শুনে রাখো, প্রথম যে ব্যক্তি হাতে পাথর নিয়ে কি বলে ওই হাঁসু বানিয়ে এক কান থেকে আরেক কান পর্যন্ত কেটে মুখ ফাঁক করে দিচ্ছিল, একেবারে রক্তাক্ত করে দিচ্ছিল, ওই লোকটি হচ্ছে মিথ্যাবাদী। ও দুনিয়াতে মিথ্যা বলাই ওর অভ্যাস ছিল, আর সেজন্য ওর জবানের শাস্তি হচ্ছে আজকে মিথ্যার শাস্তি। আর দুই নম্বর যে ব্যক্তি যার মাথার কাছে পাথর নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে আর মাথা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একেবারে, ওই লোকটা হল আলেম, হাফেজ এবং কারি। ও রাত ভোর কোরআন তলাওয়াত করত, দিনের বেলায় কোরআনের বিধান মানত না, তাই ওর এই হাফেজ কারি এবং আলেম হওয়ার শাস্তি দিচ্ছি দেওয়া হচ্ছে, কারণ ও খালি পড়ত কিন্তু আমল করত না। আর তিন নম্বর ওই যে মাথা সরু নিচে আগুন দিয়ে ল্যাংটা পুরুষ লোক আর মেয়ে লোক যে চিৎকার দিচ্ছে যে গর্তের মধ্যে, ওরা হল জেনাকার পুরুষ এবং মহিলা, ওদের শাস্তি হচ্ছে এটা। আর চার নম্বর যে রক্তের নদী পেরিয়ে লোকটা মুক্তির চেষ্টা করছে আর তীর থেকে বারবার পাথর মেরে হটিয়ে দেওয়া হচ্ছে, ওটা হল সুদখোর। ও দুনিয়াতে অসংখ্য মানুষের রক্ত শোষণ করে আসছে, আখেরাতে এসেছে ওকে রক্তের মধ্যেই রাখা হচ্ছে, খা তুই সারা জীবন যে রক্ত চুষেছে মানুষের সে রক্তেই তোকে রাখা হবে। অতএব হে মানুষ সাবধান হও, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কারো নাই। মিথ্যাবাদীরা মিথ্যা পরিত্যাগ কর, আলেমরা এলেম অনুযায়ী আমল করো, কারি এবং হাফেজরা হেফজ অনুযায়ী আমল করার চেষ্টা করো, খালি কোরআনে মুখস্ত করলে হবে না, কোরআন মানতে হবে। যারা ব্যভিচারী ব্যভিচারিণী, আশ্চর্য হয়ে যাচ্ছে টাঙ্গাইলে কতগুলো পতিতাপল্লী উচ্ছেদের পরে তাদের পক্ষে রাজনৈতিক দলগুলো কথা বলছে, মিছিল মিটিং করছে, ওদের মানবাধিকার আছে। হ্যাঁ মানবাধিকার আছে, বেশ্যাবৃত্তি করে মানবাধিকার, নীতি নৈতিক কোথায় চলে গেছে? পাশেই মসজিদ মাদ্রাসা আছে, দিন দ্বারা মানুষ প্রতিবাদ করছে ও তাদেরকে উল্টা মারছে, কি আর বলবেন। আর চার নম্বর, যারা সুদখোর সুদ বন্ধ করেন, সুদ খাবেন না, সুদ দেবেন না, হিসাব লিখবেন না, কোন কৈফিয়ত চলবে না, এগুলো তওবা করতে হবে, সোজা কথা, না করলে মরতে হবে সবাইকে, মৃত্যুর হাতে বাঁচার উপায় নাই, মৃত্যু পরে অবশ্যই আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সেখান থেকে এই শাস্তি যে শুনলেন হাদিসে এ থেকে বাঁচার উপায় নাই। অতএব আসুন আমরা নিজেরা সুদ থেকে বিরত হই এবং সুদের বিরুদ্ধে জনমত গড়ে তুলি, আমাদের সরকারকেও আমরা চাপ সৃষ্টি করি যেন সরকারিভাবে সুদ বন্ধ করার জন্য তারা চেষ্টা নেন, তাহলে তারাও আল্লাহর কাছে ভালো হবেন এবং এদেশের মানুষ দরিদ্রতার চরমসীমা থেকে বেঁচে যাবে। উমর ফারুকের 10 বছরের শাসনে সমস্ত আরব ভূখণ্ডের 22 লক্ষ বর্গমাইল এলাকা থেকে দরিদ্র দারিদ্রতা দূর করা সম্ভব হয়ে থাকে, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে না পেয়ে থাকে, তাহলে বাংলাদেশে এটা অবশ্যই সম্ভব যদি আমরা সুদ বন্ধ করি এবং সত্যিকার অর্থে ইসলামী অর্থনীতি এখানে চালু করি। এখানেও ইনশাআল্লাহ 10 বছরের মধ্যে দারিদ্র দূরীকরণ সম্ভব যদি না আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেকে গড়ি, সমাজকে গড়ি, রাষ্ট্রকে গড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুদের কঠিন পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।